হে বিশ্বের মুজাহিদিন ফরিয়াদ শুনছ নাকি, মা বোনের আর তো না দে আজ, মা বোনের আর তো না দে আজ, আসমান জমিন কাঁপে থর থর, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। হে বিশ্বের মুজাহিদিন ফরিয়াদ শুনছ নাকি, মা বোনের আর তো না দে আজ, মা বোনের আর তো না দে আজ, আসমান জমিন কাঁপে থর থর, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। নারী পুরুষ শিশুরা আজ করছে কত ফরিয়াদ, নারী পুরুষ শিশুরা আজ করছে কত ফরিয়াদ, দয়াল তুমি শোনো নাকি, দয়াল তুমি শোনো নাকি, ওদের করুণার তো নাদ, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। হে বিশ্বের মুজাহিদিন ফরিয়াদ শুনছ নাকি, মা বোনের আর তো না দে আজ, মা বোনের আর তো না দে আজ, আসমান জমিন কাঁপে থর থর, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। আল কুরআনের অনুসারী ঝান্ডা বাহি তাওহীদের, আল কুরআনের অনুসারী ঝান্ডা বাহি তাওহীদের, ইসলামী আইন কর বুজারি, ইসলামী আইন কর বুজারি, শপথ নিলাম আমরা ফের, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। হে বিশ্বের মুজাহিদিন ফরিয়াদ শুনছ নাকি, মা বোনের আর তো না দে আজ, মা বোনের আর তো না দে আজ, আসমান জমিন কাঁপে থর থর, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। আর্দ হৃদয় মুজাহিদিন আওয়াজ তুলো জিহাদের, আর্দ হৃদয় মুজাহিদিন আওয়াজ তুলো জিহাদের, মুক্ত কর স্বাধীন কর, মুক্ত কর স্বাধীন কর, নির্যাতিত মাজলুমের, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। হে বিশ্বের মুজাহিদিন ফরিয়াদ শুনছ নাকি, মা বোনের আর তো না দে আজ, মা বোনের আর তো না দে আজ, আসমান জমিন কাঁপে থর থর, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর। সম্মানিত শ্রোতা, এতক্ষণ শুনলেন ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে এক ব্যতিক্রম প্রতিভাবান শিল্পীদের দীপ্ত কণ্ঠে গাওয়া ইসলামী জিহাদি সঙ্গীতের অ্যালবাম দুরবার। ক্যাসেটটি পরিবেশিত হলো রণাঙ্গন সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের যৌথ উদ্যোগে। এতে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন আলী আকবর শাহ, এজাজ বিন বাবর, জাকির হোসেন সুহাগ এবং সাখাওয়াত বিন তাহের। আপনাদেরকে আমাদের আগামী ক্যাসেটের আমন্ত্রণ জানিয়ে এবারের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। জাগবীর মুজাহিদ ঘুমিও না, হাতে নিয়ে শামশির চলো দুর্বার, জাগবীর মুজাহিদ ঘুমিও না, হাতে নিয়ে শামশির চলো দুর্বার, জালিম শাহিরান পতন ময়দানে লড়েও বিকার, জালিম শাহিরান পতন ময়দানে লড়েও বিকার, জাগবীর মুজাহিদ ঘুমিও না, হাতে নিয়ে শামশির চলো দুর্বার, জাগবীর মুজাহিদ ঘুমিও না, হাতে নিয়ে শামশির চলো দুর্বার, আশুক যতই বুলেট বোমা পিছু তো কবু হটি না, সিংহ থাবায় মোরা গর্জে উঠি কবু ভয় করিতে শিখি না, আশুক যতই বুলেট বোমা মোরা পিছু তো কবু হটি না, সিংহ থাবায় মোরা গর্জে যে উঠি কবু ভয় করিতে শিখি না। আশুক যতই বুলেট বোমা মোরা পিছু কবু হটি না। সিংহ থাবাই মোরা গড়ে যে উঠি কবু ভয় করিতে শিখি না। খোলা দ্রোহিয়ার দল হায়েনা ঘর ভেঙে করি চুরমা। খোলা দ্রোহিয়ার দল হায়েনা ঘর ভেঙে করি চুরমা। জাগো বীর মুজাহিদ ঘুমিও না হাতে নিয়ে শমশির চলো দুর্বার। জাগো বীর মুজাহিদ ঘুমিও না হাতে নিয়ে শমশির চলো দুর্বার। জালিম শাহীরা পতন ময়দানে লড়ে অবিকার। জালিম শাহীরা পতন ময়দানে লড়ে অবিকার। জাগো বীর মুজাহিদ ঘুমিও না হাতে নিয়ে শমশির চলো দুর্বার। জাগো বীর মুজাহিদ ঘুমিও না হাতে নিয়ে শমশির চলো দুর্বার। খালিদ বিনালিদ তরবারি হাতে ময়দানে ডাকছে তোমায়। উসামার সৈনিক জিহাদি বাসনায় গর্জে উঠো পুনরায়। খালিদ বিনালিদ তরবারি হাতে ময়দানে ডাকছে তোমায়। উসামার সৈনিক জিহাদি বাসনায়।